بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي والشمس وضحاها شابوت شرجير ابن غوهر كيرانير والقمر إذا تلاها شابوت چندرير جاكن وي شرجير پر عبر بيتا هاي والنهار إذا جلاها শপথ দিবসের যখন সে উহাকে প্রকাশ করে শপথ রজনীর যখন সে উহাকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাহার শপথ পৃথিবীর এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাহার ونفس وما سواها شپوت মানুষের এবং তাহার যিনি উহাকে সুঠাম করিয়াছেন فألهمها فجورها وتقواها অতঃপর উহাকে উহার অসৎকর্ম ও উহার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন قد أفلح من زكاها সেই সফল কাম হইবে যে নিজেকে পবিত্র করিবে وقد خاب من دساها এবং সেই ব্যর্থ হইবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করিবে كذبت ثمود بطغواها ثمود সম্প্রদায় অবাধ্যতা বশত অস্বীকার করিয়াছিল إذ انبعث أشقاها উহাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হইয়া উঠিল فقال لهم رسول الله ناقة الله وسقياها তখন আল্লাহর রাসূল উহাদেরকে বলিল আল্লাহর উষ্টি ও উহাকে পানি পান করাইবার বিষয়ে সাবধান হও فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها কিন্তু উহারা রাসূলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদের সমূলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলেন এবং ইহার পরিণাম সম্পর্কে তিনি ভয় করেন না